الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه وأزواج مطهرته وأهل بيته وأهل سنته وأولياء أمته أجمعين أما بعد يا أيها المجتمعون الكرام رحمنا ورحمكم الله فقد قال الله تعالى عز وجل في كلامه القديم وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جہر روزے پاکے خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے کہاں میں کہاں یہ مدینے کی گلیاں یہ قسمت نہیں ہے تو پھر اور کیا ہے محمد کی عظمت کو کیا پوچھتے ہو کہ وہ صاحب کعبہ حسین ٹھہرے بشر کی سری عرش مہمان نوازی یہ عظمت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی ماشاء اللہ سمبت شدھی جانی گنی دین درد اسلام درد ہمار مومن مسلمان مربی چاچا جیرا بیوشٹ ہمار بھائی سمبس کو سمجھوٹی ینگ جنریشن ہمار بندھو باندھویرا معزز محترم علماء اکرام حاضران مجلس بڑا آنندر بشوی پرتی بچر نئی بچریو انیک گھات پرتی گھات تھکلیو اللہ گڑے تلیچن آما دیر منتظمین حضرات دیر اکلانت پرسچمیر مدد دی ایک مہاتی شباب عید و ملاد النبیر محفیل وازر محفیل محفیل واز در زمن آئیسال سباب مدلیس শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। আপনারা অনেকে ভেবেছেন যে হয়তো আমি এসে পৌঁছাতেই পারবো না। তো যাই হোক, সন্ধ্যার পর থেকে তো এতক্ষণ শুনলেন বাবুরেরাও এসছেন, আপনারা সবাই এসছেন, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষ আবার হিন্দু ভাইরাও হয়তো এসছেন। আমি সকলকে এই সুন্দর সময় আমার অন্তরন্ত স্থল থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, আমার মোবারকবাদ, আপনাদেরকে জানাই আমার সালাম। এতক্ষণ ওয়াজ নসিহত শুনে রীতিমতো আপনারা মুগ্ধ হয়েছেন। আমি এখন ভাবছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। সাজান বাস্তার কোন সাইড নেব আমি তো বুঝে উঠতে পারছি না, তবে মোগলি ইতিহাসকে তোলার মতো সময় এখন নেই। তথাপি একটু বলে রাখি, সাজান বাস্তার কোন দিকে আমরা নিতে পারি আর না পারি, একটা দিক আমাদের নেওয়া খুব জরুরি, সেটা হলো আদল ইনসাফের দিক। সেটা কি? সাজান বাদশার মোগলি দরবারের তরফ থেকে একটা তীর ছুটে গেছিল ধোপার স্ত্রীর দিকে, যে কাপড় কাচ্ছিল পাশের গাছের আড়ালের পুকুরের ঘাটে, আর সেই পুকুরের ঘাটে কাপড় কাচ্ছিল একজন ধোপা, ধোবি যাকে বলে। তীরটা ছুটে যাওয়ার পরে সেই ধোবিকে লাগার পরে পাখি মারতে গেছিল, ধোবির গায়ে যখন তীরটা লেগেছিল লাগার সাথে সাথে সে মারা গেছিল। শাহজাহান বাদশাহ দরবারে ফরিয়াদ করেছিল তার স্ত্রী যে আপনার রাজ দরবারের তরফ থেকে একটা তীর গিয়ে আমার সোহাগকে কেড়ে নিয়েছে। খোঁজ খোঁজ খোঁজ করে দেখা গেল না, কেউ না, শাহজাহান বাদশাহর স্ত্রী একটা সুন্দর পাখি দেখেছিল গাছের উপর, নিজের হাতে তীর নিয়ে পাখিটাকে মারতে গেছে, গাছের ওপারেই ছিল পুকুর। পাখিকে না লেগে ওই ধূপাকে, অর্থাৎ ওই মেয়েটির স্বামীকে যে লাগে, যে কাপড় কাচ্ছিল, সঙ্গে সঙ্গে সে সেখানে মারা যায়। শাহজাহান বাদশাহর বিচার যে যেমন নাকি আমার স্ত্রী তোমার সোহাগকে কেড়ে নিয়েছে, আমার বিচার হলো এটাই, আমি শাহজাহান তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি ওর সোহাগকে কেড়ে নাও, ও যেমন তোমার স্বামীকে মেরে দিয়েছে তুমি ওর স্বামীকে মেরে দাও। যত বড়ই যেই হই, পীর সাহেবের ছেলে হই, অলি হই, গৌস কুতুব হই, যেই হই, শাহনশাহ হই, নেতা হই, বাদশাহ হই, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ডিজাইবল ফলোয়ার্স আছে, আমরা কোনোদিন এই কথা বলতে পারবো না, কিন্তু আদল ইনসাফের দিক দিয়ে শাহজাহান বাদশাহকে উল্লেখ করতে হয়। এই জন্যে সেদিনে যদি একটা ধূপার স্ত্রী শাহজাহান বাদশাহকে ক্ষমা না করে দিত, আজকে তাজমহল তৈরি হতো না। কথা বুঝতে পারছেন? একটা সামান্য ধূপার স্ত্রী যদি তাকে ক্ষমা না করত, আজকে আমরা এই তাজমহল দেখতে পারতাম না। আমাদের উচিত শুধু ঘটনা নয়, সাথে সাথে সেই সব আদল ইনসাফের দিকটা লক্ষ্য করার। যাই হোক, এখন সে মোগলি ইতিহাস তোলা খুব কঠিন ব্যাপার, যদিও চাচা বললেন তাই একটু টাচ দিলাম, আশা করি এতেই উনি খুশি হবে। খুশি, মাশাআল্লাহ। এখন আসুন, কি ওয়াজ করবে এবার আপনারা বলুন। ওয়াজ করা কোনো বড় ব্যাপার নয়, ওয়াজ করা এমন কোনো বড় ব্যাপার নয়। আপনাদেরকে এখানে এসে যদি তুলে দিই ভাই কিছু বলুন, আপনারাও পারবেন। সত্যি ভালো ভালো কথা বলার নামই তো ওয়াজ নাকি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই সমস্ত ভালো ভালো কথা বলবো, আপনাদের সুন্দর করে কথাগুলো শোনাবো, একটু উপস্থাপন ঠিক করে করবো, ওটাই তো ওয়াজ। 30 সেকেন্ড লাগবে, ঠিক আছে, তারপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড। এরপরে যদি কোনো ওয়াজ বাকি থাকে, আমার যুবক ভাইরা বলবেন মেরাব ভাই ফের করো, আমি ফের করব। যদি বলেন কমপ্লিট, আল্লাহ আইন বলে দেবো, ঠিক আছে, কন্ডিশন মঞ্জুর ইনশাল্লাহ। আল্লাহ চাচার হায়াত দারাজ করুক, সকলে বলুন আমিন। সমস্ত ভাইদের হায়াত দারাজ করুক, বলুন আমিন। আমার কি জায়গাটার নাম? অনন্তপুর বিল, বিলধারিপাড়া। অনন্তপুর বিলদারি পাড়ার জওয়ান যুবকেরা, বয়স্ক বৃদ্ধরা, আজকের মাহফিলে হাজির হওয়া জওয়ান যুবকেরা, দূর দূরান্ত পর্দার অন্তরালে অবস্থিত আমার মা এবং বোনেরা, আপনারা সারা দিনের মধ্যে আল্লাহর 5 অক্ত ফরজ নামাজটাকে আদায় করুন, বছরে 1টি মাস রোজা রাখুন, ধনী ভাইরা হজ করুন, যাকাত দিন, তৌহিদের উপরে কায়েম থাকুন, ভালো কাজ করুন, অপরকে করতে বলুন, খারাপ থেকে দূরে থাকুন, অপরকে দূরে রাখুন, চুরি ডাকাতি চিন্তায় রাজধানী জুলুম শেতান সুদ ঘুষ জোয়া সারাপকারি জেনাকারি মেরে নিয়া কেড়ে নিয়া গেছাম করে নিয়া গিব গিল্লা তমত হাসাদ হিংসা বস্তান চগুলগুলি অহংকারী তাকাব্বরি কালোবাজারি হারাম কারবার হারাম ব্যবসা হারাম বাণিজ্য হারাম নেনা হারাম দেনা পনের টাকা নিয়ে মস্তানি দেখানো সুদের মাল পেটে ঢোকানো এতগুলো খারাপ কাজ করবেন না পয়সা করেছো বলে প্রতিবেশীর কাছে বেশি গরম দেখাবার চেষ্টা ভাব নেওয়ার চেষ্টা করো না হিন্দু হোক মুসলিম হোক জাতের বিচার করবেন না মানুষ বিপদে পড়লেই ভাইয়ের মতো তার পাশে যে দাঁড়াবার চেষ্টা করুন পর্দার সঙ্গে থাকুন ফরজিয়াতকে আদায় দিন সুন্নাতকে আদায় দিন ওয়াজিবাতকে আদায় দিন ইবাদত করুন ভালো মন্দ কাজ করুন আল্লাহকে মেনে চলুন আল্লাহর ওলিদেরকে মন দিয়ে শ্রদ্ধা করুন নবীকে সামনে রেখে চলতে থাকুন ইনশাআল্লাহ এই ভালো কাজগুলো যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার নামটাকে ওই ওলি আল্লাহদের লিস্টে রেখে দেবে জোরে বলুন সুবহান কতক্ষণ হলো হয়েছে তো একটু উনিশ বিশ হতে পারে পিছনের ভাইরা বোঝাই যাচ্ছে হয়েছে তো নাকি আর কি বাকি আছে বলেন সেটা করি সব হয়ে গেছে সকলে বিসমিল্লাহর সাথে তিনবার আলহামদুলিল্লাহ বহুত কি বাকি আছে বল আমি বলবো আল্লাহ কি এখন আর বাকি কি রইল টোটাল একটা সাইজকে তো আমি কভার করে দিলাম কেউ জাল ফেলে কেউ ছিপ ফেলে কেউ হুইল ফেলে কেউ ওই মাথা ঘুরিয়ে কি জাল বলে খেপলা জাল ফেলে আমি ডাইরেক্ট পুকুর দেখিয়ে দিয়েছি যা পারো ফেলে দিই দিস ইজ দ্য পার্টিকুলার স্পিচ ফর মাই ইসলাম And it was necessary for all people, not only Muslim. মানে এইটা হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি এটা কেবল মুসলিম নয় এটা হলো সার্বিকভাবে সবার জন্য আমি বললাম সবার জন্য এখন এটা মেনে চলতে পারলি ভালো না মেনে চলতে পারলি আপনার নামটা ভালোদের লিস্টে থাকবে না লোক ঠকিয়ে আপনার নাম লিস্টে থাকবে না মানুষ ঠকিয়ে আপনার নাম লিস্টে থাকবে না যৌতুকের টাকা পেটে ঢুকিয়ে শ্বশুরের মোটর সাইকেল ঝেড়ে মস্তানি করলেন যত করুন আপনার স্ত্রী আপনাকে জানে যে তুই বেটা কত বড় ছোট লোক ঠিক কথা ঠিক না ভুল বলছি হাকিকাত কেউ রাগ করবেন না এর মধ্যে সেসব মাল আছে রাগ করলে হবে না কারণ আমি ডাইরেক্ট বলি ভাই কারো গায়ে লাগলে আমার কিচ্ছু করার নেই চোর চুরি করবে সেখানে দোষ নেই মেহরাব বললে মেহরাবের দোষ এটা তো খুব খারাপ কথা আল্লাহ আমাদেরকে ভালো পথের দিকে ফিরিয়ে দিক এটাই হলো আমাদের কাছে ফাইনাল সকলে বলুন আমিন এখন এই জিনিস এই সিচুয়েশন বর্তমান যুগ সন্ধিক্ষণ সামনে রেখেছেন দিস ইজ দ্য মোবাইল ফোন এটা হলো মোবাইল ফোন আমার কাছে একটা আছে এর ভিতরে দেখবেন একটা ব্যাটারি আছে বুঝলেন তার ভিতরে একটা সিম কার্ড আছে সিম কার্ড লাগান মোবাইলের আসল হলো সিম ব্যাটারি লাগান সুইচ অন করেন দেখতে পাবেন এখানে টাওয়ার দেখা দিচ্ছে এখন আপনার ফোন প্রস্তুত কাউকে করার জন্য নাম্বার মিলান এ দেনা রে তোর ফোনটা ফোন নিয়ে কি করবি তুই দেনা পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকার জন্য মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না খুলে খালে ওয়াজ করতে হবে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকার জন্য মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না ওই দেখুন আসল জিনিসটাই ওর মধ্যে নেই যেই আগের সপ্তাহে তোর ফোন নিলাম একই কথা বললো এই সপ্তাহে একই কথা বললো ওইটা 333 টাকা একটা রিপিল করবি ফুল টক টাইম দেয় জানিস না বলে জানা আছে চুপ কর তো 555 টাকা রিপিল করবি ফুল টক টাইম দেবে দেখবি ও আমার জানা আছে চুপ কর ওরে পাগল একটা প্রোমো কাটিয়ে নিবি কল রেট কমে যাবে 30 পয়সায় কথা হবে বলে ও আমার জানা আছে চুপ কর সব জানা আছে তো বলিস নি কেন মোবাইল আমার দর্শনের ছাত্ররা আছেন ফিলোসফি নিয়ে যারা পড়ে যুক্তিতর্কে প্রম্পট যুক্তিতর্কে আসুন দর্শনের ছাত্র যারা আছে ভাই বোনেরা নিশ্চয় আমার বক্তব্য শুনছো তোমরা তাদেরকে জিজ্ঞাসা করুন আমি একটা লজিক ফুল কমপ্লিট না করলেও হালকা করে বলে দিই, মোবাইল কথার অর্থ হলো চলমান, ভ্রাম্যমান, ভ্রাম্যমান মোবাইল, ভ্রাম্যমান মানব দেহ, ভ্রাম্যমান প্রতিটি মানব দেহই কিন্তু মোবাইল, ঠিক আছে? এই রাস্তায় পুলিশ ধরেছিল, আরে রাস্তায় থানা আসলো কোথা থেকে? না, মোবাইল চেকিং ছিল। ব্রাহ্মমান যে কোনো জিনিস, আমি ব্রাহ্মমান, আমি মোবাইল, মোবাইল আছে মানে আপনার দেহ আছে, মোবাইলের মধ্যে ব্যাটারি, আপনার সিম কার্ড আসল জিনিস, আপনার মধ্যে ইমান হলো আসল জিনিস, মোবাইলের মধ্যে ব্যাটারি চার্জ আছে, সুন্দর ফুল বার দেখা যাচ্ছে, আপনারও শরীরটা সুস্থ সবল চাঙ্গা আছে, আপনারও ব্যাটারিতে চার্জ আছে, জিম করা এক্সারসাইজ, বডি মাসেল আছে। এখন মোবাইলে পয়সা নেই, সব থেকে বেকার কিনা বলুন, মোবাইলে টাকা নেই, আচার মারা দরকার নাই, পয়সা নেই আচার মারা দরকার, মোবাইলে পয়সাটাই আসল জিনিস, মোবাইল আছে, দেহ আছে, ব্যাটারিতে চার্জ আছে, সুস্থ সবল আছে, ওর মধ্যে সিম কার্ড আছে, আপনার মধ্যে ইমান আছে, তারপরে দেখা যায় ওতে টাওয়ার, আপনারও ভেতরে আছে টাওয়ার, আপনি নামাজ না পড়লেও টাওয়ারটা দেখুন ঠিক আছে নাকি, আল্লাহ কটা, এই দেখুন টাওয়ার আছে, আমাদের নবীকে রসুল পাকে দেখুন টাওয়ার আছে, ওলিয়া ওলিয়াদের গালাগাল করতে হবে কিনা, না দেখুন অলিদের তিন চারটে টাওয়ার আছে, কি কথা বুঝতে পারছেন না, এখন সব আছে, কিন্তু ফোন যখন মিলাচ্ছেন তখন বলছে পর্যাপ্ত পরিমাণে আমল না থাকার জন্য খোদার সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখন মোবাইলে পয়সা নেই আচার মারা দরকার, তুমি সব জানো, এই 333 রিচার্জ মানে এক মাস রোজা রাখতে পারিস না 30 দিন, ও জানা আছে, জানা আছে, 555 মানে তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারিস না, জানা আছে, জানা আছে, হজ করতে পারিস না, পয়সা আছে, জানা আছে, সবই যখন জানা আছে তো টাকা ভরিস নি কেন, সব যখন জানা আছে তো আমল ভরিস নি কেন, মোবাইলে পয়সা নেই আচার মারা দরকার, যাদের জীবনে আমল নেই তাদের কি করা দরকার, কি আমার বক্তব্য বুঝতে পারছেন, কথা বল বুঝতে পারছেন না, এখন কি করা দরকার? তবে অবিলম্বে আমাদের সোনার পালা শেষ হয়ে গেছে, অবিলম্বে আমাদের আমল করতে হবে, আমলের পালা আমাদের সামনে এসে গেছে, কিন্তু এখন আমল কি করবে? একটা জিনিস এর মধ্যে ক্লিয়ার হলো, ইসলামের স্তম্ভ হলো পাঁচটা, প্রথমেই বলেছি নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ। মহিলাদের একটু চা খাও না গো, আমায় মিষ্টি কম দেবে, হ্যাঁ কালো ওই লিকার চা দিও না, ওই দুধ চা। আমার খুব মহব্বতের বড় ভাই, কতবার যে যোগাযোগ করেছি, আল্লাহ আমি সারা বাংলাদেশ ওর এই জলসার টেনশনে ঘুরতে পারিনি ঠিক মতো, সত্যি কি হয় কি হয় কি হয় শিগগির দা, তুমি ওই সুযোগে পেচ্ছাপ করে এসো, এরা মানুষ দরকার আছে আমাদের সমাজে, কথা বুঝতে পারছেন কি মহব্বত করুক, এরা যত বকাবে জানবে একটা একটা জিনিস বার হবে, কথা বুঝতে পারছেন না, অনেকে বিরক্ত হন, সত্যি তা নয়, ও হয়তো এমন কোন চাচা কথা বলে ফেলবে যেটা আমায় শিখতে হবে, যেটা আমার শিক্ষার বাইরে, ঠিক আছে চাচার মহব্বত বসে বড়ো তুমি, এমন যাই আমি ওদিকে যাচ্ছি না, তো আসুন সার কথাই যেটা বলছি, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের স্তম্ভ পাঁচটা, সেটা কি নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ, কনসেপ্ট একটা একটা বিষয়, এটা দেখুন আমাদের কাছে কিন্তু ক্লিয়ার, সবাই আমরা জানি, কিন্তু এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর প্যান্ডেল আছে, খুঁটিগুলো সুন্দর আছে, নিঃসন্দেহে প্যান্ডেল ওলা ভালো কাজ করেছে, কারণ খুঁটিগুলোর ফিনিশিং দেখি একটা সুন্দর লাগছে, কিন্তু আপনি বলুন তো শক্ত মাটিতে পুঁতেছে বলে টান টান হয়ে সুন্দর হয়ে প্যান্ডেলটা আছে, কিন্তু মাটিটা যদি নরম হতো, কোনো বাসটা বেঁকে থাকতো, কোনো বাসটা সোজা থাকতো, তখন কি প্যান্ডেলটা এত সুন্দর থাকতো? যে ইসলামের স্তম্ভ আমরা পাঁচটা দেখলাম, এই পাঁচটা স্তম্ভকে আপনি বসাবেন কোথায়, কোন আঙ্গনে, খুঁটি থাকলে বসাতে হয়, স্তম্ভ থাকলে বসাতে হয়, এই পাঁচটা স্তম্ভকে আপনি বসাবেন কোথায়, কি কথা বুঝতে পারছেন? ভাইজান নামাজ পড়ি পাঁচ অক্ত, ওই যে একটা বসিয়ে দিলাম, বাবা সত্যি তো একটা মসজিদে বসিয়েছি, ও ভেরি গুড, খোদার কসম বলছি 30টা 30টা রোজাই রেখেছি, এবারে একটাও ছাড়িনি। বাবা দুটো বসানো হয়ে গেল, তিন নম্বরে রোজার মাসে এত দান করেছি জাকাতের থেকে বেশি হয়ে গেছে, ওরে বাবা। তারপর হজ এবারেই করে এলাম তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কলমা সে কানে আজান দিয়েছিল শুনেছিলাম, ছোটবেলায় পড়েছিলাম, উমল সাহেবরা পড়াই পড়ি, হুজুররা পড়াই পড়ি, খাপনা হওয়ার সময় পড়েছি, ফের বিয়ের সময় পড়েছি, মরার সময় পড়বো, পাঁচটা স্তম্ভ নিয়ে নিয়েছি। এখন আপনি বলেন সারা বছর সেশন যেটা স্কুলে ক্লাস চলছে তার একটা পরীক্ষা আছে কি নেই, এতদিন ধরে ইবাদত করছেন তারও একটা পরীক্ষা আছে কি নেই। আল্লাহ রাসূল আমাদের জান আমাদের প্রাণ দিন দুনিয়ার শাহনশাহ কায়নাম রাসূলুল্লাহ সাল্লাম, হুজুর আপনি বলে দিন আমরা নামাজ পড়েছি কেমন হলো, তো পাঁচটা স্তম্ভই পুঁতে দিয়েছে। আমার রাসূল বলেন কিনা কাম মিন কায়মিন লা ইয়াকুমু ইল্লা শাহর ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ, আল হাদিস। আমার রাসূল বলে দুনিয়ার বুকে বহু এমন রোজাদার আছে রাতের পর রাত জেগে জেগে রোজার আফতার, দিনের পর দিন সে রোজা রেখে যাবে, সব সময় রোজা রাখবে, কিন্তু আমি বিশ্ব নবী মুহাম্মদ বলি রোজা তার হয় না, শুকিয়ে পেটে পাথর বাঁধা তার সার হয়, ওয়াকাম মিন কায়মিন লা ইয়াকুমু ইল্লা শাহর। দুনিয়ার বুকে বহু এমন নামাজি আছে, ফরজ পড়বে, সুন্নত পড়বে, চাস পড়বে, আবাবিল পড়বে, সালাত ও তসবি পড়বে, নফল পড়বে, যত রকমের নামাজ আছে সব পড়বে, রাত জেগে জেগে নামাজ পড়বে, কিন্তু আমি বিশ্ব নবী মুহাম্মদ বলে দিই নামাজ তার হয় না, রাত জেগে দাঁড়িয়ে পা ফোলানো তার সার হয়। কেন তাই বলো তো দেখি। আমার রাসূল বললেন ও বেটা যতই নামাজ পড়ুক টেনে বলা যাচ্ছে না, এত ক্লিয়ার গলা, এত ক্লিয়ার হয়ে আছে মানে ক্লান্ত হলেই গলা ক্লিয়ার হয়ে যাবে ভাই, একটু চাপ না থাকলে ঠিক মতো বলা যায় না। তো সারাদিন যা চলছে বুঝতে পারছেন, এই ঠান্ডার সময় ঘাম্বার হয়ে যাচ্ছে, শুধু আপনাদের দোয়া ছাড়া আর অন্য কিছু নয়। যাই হোক, একটু ধীরে সুস্থে বলবো, আপনারা বোঝার চেষ্টা করুন। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা বলছে বেটা যতই রোজা রাখুক রোজা তার হয় না, আর যতই নামাজ পড়ুক নামাজ তার হয় না। কেন হয় না? মাথায় টুপি মুখে দাঁড়ি নামাজে কতই পড়ে, আর আলটালার সময় দেখো জমি কেবল বাড়ে, ও নামাজি তোমার পাশে আমার জমি, আর আমার পাশে তোমার জমি, আড়াই ফুটের আল আর 6 ইঞ্চি হলো কি করে আগে বার উপের মসজিদে চল। কথাটা বুঝেছেন? মাথায় টুপি মুখে দাঁড়ি নামাজ কতই পড়ে, আর আল ঠেলার সময় দেখে চেপে মার চেপে মার, আড়াই ফুটের সেটেলমেন্টের আল কি 1.5 ফুটের আল আর 6 ইঞ্চি আছে। বর্ষাকালে জমির মালিক যখন আলের উপর দিয়ে হেঁটে যায় তো সার্কাস দেখাতে দেখাতে যায়। কথা বুঝতে পারছেন না? ও গেল কোথায়? বলে আল্লাহর কিরে আমি দিইনি, আল্লাহর কিরে আমি ওইসব কাটিনি, আল্লাহর কিরে আমি 9 চিল্লা মেরেছি, আল্লাহর কিরে আমি 7 চিল্লা মেরেছি, আল্লাহর কিরে আমি ফুর প্রয়োগ প্রত্যেক সপ্তাহে যাই। কথা আমার বুঝতে পারছেন না? তা আল ওইটুকু টুকু কেন সব জমির, আলের ওই হাল কেন? ইঁদুরে খেয়েছে, ইঁদুরে খেয়েছে। আল্লাহর কিরে বলছে আমি কাটিনি, বলে তুই আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, আমিও বলছি আল্লাহর কিরে আমিও কাটিনি, দুজনের পাশে পাশে দোকান আপনার জমি, বলে আমিও ফুরপুরার মুরিদ, আমিও ফুরপুরার মুরিদ, তোর যে আল্লাহ আমারও সেই আল্লাহ, তোর যে নবী আমারও সেই নবী, তোর যে পীর আমারও সেই পীর, তুইও 7 চিল্লা মেরেছিস আমি 9 চিল্লা লাগিয়েছি আমি কাটিনি। কথা বুঝতে পারছেন? তো মাল গেল কোথা? সারা রাত কলের নিচে বালতি রেখে পাম্প করেছে, সকালে দেখে বালতি খালি, কারণ নিচে একটা ছিদ্র ছিল ওটা বন্ধ করতে ভুলে গেছে। ফলে এবারে তো বাহাদুরি ভালো লাগে না, এইখানে পায়জামা তুলে দিয়ে সুন্দর করে রুমাল টুপি মাথায় দিয়ে কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ হ্যাঁচু করলি, আলহামদুলিল্লাহ শুনলি আর আমাকে বললাম, আসল জায়গায় আসে আসল জায়গায় আসুন। কেস গন্ডগোল হয়ে আছে অন্য জায়গায়, বড় চাচির খাটাটাই নষ্ট করে দিয়েছে। কি হবে এখন? পরীক্ষায় আপনি ফেল করে গেছেন। আর যদি বলেন ভাই জানি কি শোনাচ্ছেন, আমি হাদিস শুনিয়েছি, তিরমিজি খুলুন মিলিয়ে দিন, নিচক বাপ দাদুর নাম ভাঙাতে পার হই না। কথা বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? অপর এক হাদিসে আমার রাসূল বলে কিনা, দুনিয়ার বুকে বহু এমন মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমি বিশ্বনবী মুহাম্মদ বলি জান্নাতের সেন্ট পর্যন্ত তাদের নাকে পৌঁছাবে না, শোকার চান্স পাবে না তারা। জান্নাত কেমন হয় শুনবে তো, শোকার চান্স পাবে না। বলে হচ্ছে চোর নাকি তারা, ডাকাত লুটেরা, অ্যান্টি সোশ্যাল, আনসিভিলাইজ, কারা তারা? আমার রাসূল বলে না রে, তারা চোর হবে না, ডাকাত হবে না, অ্যান্টি সোশ্যাল হবে না, আনসিভিলাইজ হবে না, তারা অন্য কিছু নয়, তারা আপনার সমাজ বিরোধী হবে না। বালু হুম ইসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিমনা লাহুরিহিম ফিল জান্নাহ। না না না, তারা চোর নয়, ডাকাত নয়, অ্যান্টি সোশ্যাল নয়, আনসিভিলাইজ নয়, বরং তারা নামাজি এবং তারা রোজাদার। ওয়া ইয়াহুজ্জুনা ফির তারা হাজি সাহেব, তথাপি আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই, নামাজ তাদের, রোজা তাদের, হজ তাদের হয় না, তারা ওইটা নিয়ে জান্নাতে যেতে পারবে। জান্নাত নাকে শুকার পর্যন্ত তারা চান্স পাবে না। বলুন নাউজুবিল্লাহ, জান্নাত নাকে শুকার চান্স পাবে না তারা। হাজি সাহেব বলে হ্যাঁ, তারা হাজি সাহেব হবে কেন বলুন তো, মেজ ভাইয়ের মেয়ের বিয়ে আর চাচা এদিকে যায়নি, চাচার ছেলেকে জিজ্ঞেস করছে কিরে তোর নিজের চাচাতো বোনের বিয়ে তোরা যাসনি, বয়কট করেছিস নাকি? ওরা মানুষ না কি বলতো? বলে কেন? যে আমাদের বংশের মধ্যে একটাই মাত্র হাজি, তা কি হয়েছে? আমার আব্বা, আব্বার নাম লিখেছে খালি মোহাম্মদ খালিক, আল হাজ লিখলে কি ওদের পেনের কালি শেষ হয়ে যেত? ওই জন্য আব্বার মন খারাপ, আব্বা যায়নি, আমরা কি করে যাই বল ভাই? কথা আমার বুঝতে পারছেন? হজ করে এসেছে আল হাজ লিখে না বলে ব্যাটার পেস্টিজে লেগেছে। আমার রসুল বলছে ও মক্কায় যে ধাক্কা খেয়ে ফিরে এসেছে হজ করেন। আনানিয়ত, নফসানিয়ত, রিয়া, লোক দেখানো, লৌকিকতা, আসলে কি জানেন, আসলে আমরা ফর্মুলা ধরে উঠতে পারিনি। আসল কথা, আমরা আউট অফ ফর্মুলা চলেছি, পড়তে হয় পড়েছি। একটা বাচ্চা ছেলেকে তার মাস্টার বলছে নাইন কি টেনে পড়ে, বাবা এই তোকে তিনটে অঙ্ক দিলাম, এই অঙ্কগুলো যদি ঠিকঠাক করে আনতে পারিস তোকে আমি কপালে চুমু খাবো। খুব খেয়াল করে শুনবেন, বীজগণিত দিয়েছে তিনটে, বাড়িতে গেছে বই খুলেছে সুন্দর করে তিনটে করে স্যারকে যে বলছে স্যার আমি অঙ্ক করে নিয়ে এসেছি স্যার। স্যার দেখে কি অঙ্ক করেছিস তুই? কেন স্যার হয়নি? একদম পাক্কা হয়েছে, পাগল এটা অঙ্ক হয়েছে স্যার, ভুল হয়েছে? বলে কিচ্ছু ভুল হয়নি। তাহলে আপনি এমন বলছেন যে পাগল কোথাকার, ভুল হয়েছে জিজ্ঞেস করছিস তুই, নিজে বুঝতে পারছিস তোর অঙ্কই হয়নি। খেয়াল করে শুনে, তোর অঙ্কই হয়নি স্যার। বইটা খুলে একবার মিলিয়ে দেখে নিন, দশমিকের জায়গায় দশমিক আছে, স্কোয়ারের জায়গায় স্কোয়ার আছে, কিউবের জায়গায় কিউব আছে, প্লাসের জায়গায় প্লাস আছে, মাইনাসের জায়গায় মাইনাস আছে, যেটা যেখানে ঠিক তেমন বইয়ের সঙ্গে মিলিয়ে দেখুন একটু ভুল হয় না। স্যার বলছে সোনার চ্যাংড়া আমার কোলে আয়, পাগল কোথাকারে, ও তো বইয়ে যেমন আছে তুই হুবহু টুকে নিয়ে এসেছিস, এর একটা সমাধান আছে, সমাধান কই? সমাধান আবার কি? আপনি বলেছেন বইয়ের থেকে তিনটে করে আনতে, আমি তিনটে করে আনলাম। বলছে বোকা ছেলে, এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা হয় রে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কথা বুঝতে পারছেন? এ প্লাস বি হোল কিউব এর ফর্মুলা হয় এ কিউব প্লাস টু এ বি প্লাস বি কিউব, কথা বুঝতে পারছেন? অতএব তুই ফর্মুলাই জানিস নি, যেমন আছে টুকে দিলি হলো, এটাকে ভেঙে ভেঙে এর একটা সমাধান বার হয়, বুঝতে পেরেছ? এরকম বলছে মাস্টার। তখন ছাত্র বলছে বাবা আমি তা তো জানি না, তা আমার স্যার নাম্বার কত দেবেন? বলছে রসগোল্লা। আমার আল্লাহ কোরআনে বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কেমন করে করবে? যেমন করে নবী করেছে, নবী করেছে। তুমি কেতাবে পড়েছ, তুমি টুকে দিলে নবীর মতো করে, সেজদা করলে নবী দাঁড়িয়েছে, তুমিও দাঁড়ালে। নবী রুকুতে গেছে, তুমি রুকুতে গেলে। নবী সেজদায় গেছে, তুমিও সেজদায় গেলে। বইয়ে যেমন দেখেছো তেমনটা করেছে। আমার রাসূল বলছে নামাজ তাদের হয় না, কারণ আমার ফর্মুলাটা ধরতে পারে নাই। আমার বুকের মধ্যে যে সিচুয়েশন তৈরি হয়েছিল তার কিঞ্চিতের বঞ্চিত তৈরি করাতে পারে নাই, কারণ আমি নবী। শুধু বাহ্যিকটা দেখে ও টুকলো, ওর একটা সমাধান আছে। কারণ আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল হাদিস, আমার নবী বলছে আনতা আবুদুল্লাহ, এমন ইবাদত করবে কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন। www.anibas.in